আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادات لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز او محترم حضرات مربیان کرام او دیگر مصلیان اعظم اللہ سبحانه وتعالى مہان دربار لاکھ شکریہ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক জুমা পর্যন্ত আত্মার বিভিন্ন রোগ, রোগের উৎস, রোগের প্রবেশ ধার এসব নিয়ে আলোচনা পেশ করেছিলাম। আজকে আলোচনা হবে মূলত এই আধ্যাত্মিক রোগের প্রতিকার, এর চিকিৎসা কি। মূলত এজন্য আজকে যে আমরা আলোচনা করব তার মূল বিষয় থাকবে, তার শিরোনাম থাকবে ইসলামের পঞ্চ বেনার হাকিকত। ইসলামের বেনা পাঁচটা, কেন এই পাঁচটা বেনা রাখা হলো, এবং আধ্যাত্মিক রোগের চিকিৎসার জন্য বিভিন্ন রকমের অজিফা, বিভিন্ন রকমের তরিকার সৃষ্টি হয়েছে। এই সব তরিকা এবং সব যত রকমের বিভিন্ন পথ, বিভিন্ন মতের সৃষ্টি হয়েছে, এদের মূল স্লোগান হচ্ছে আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি। আমরা আজকের আলোচনায় এটা পরিষ্কার করার চেষ্টা করব যে আত্মশুদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও ঔষধ দেওয়া আছে। কিন্তু আমাদের মুসলিম জাতির দুর্ভাগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ঔষধগুলো নির্ধারণ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঔষধ নির্ধারণ করেছেন, এগুলো যথেষ্ট নয়, অথবা আল্লাহ বা আল্লাহর রসুল বললে যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত কোন পীর অজিফা হিসেবে না দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ইসলামের যে পাঁচটা বেনা এগুলো হুকুম করেছেন মানুষের আত্মাকে শুদ্ধ করার জন্যই। কারণ মানুষের মধ্যে যে রোগগুলো প্রবেশ করে এগুলোর কারণ কি? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে এই পৃথিবীর বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। আমি এটা আগেও আলোচনা করেছিলাম যে এই পৃথিবীতে আপনি যা কিছু দেখবেন সবগুলো নমুনা মানুষের মধ্যে পাওয়া যায়। এজন্য এটাকে কেউ কেউ নাম দিয়েছেন জামিউল খালায়েক বা ছোট্ট পৃথিবী, ক্ষুদ্র পৃথিবী। পৃথিবীর মধ্যে যে উপাদানগুলো পাওয়া যায় তার মধ্যে মৌলিক উপাদান চারটা, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষের মধ্যে মাটি আছে, আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে খালি আছে তা না, এই পৃথিবীতে যত রকম মাটি পাওয়া যায় মানুষের মধ্যে সব রকম মাটি পাওয়া যায়। দুনিয়ায় কোথাও মাটি উর্বর শক্তি বেশি, ফসল খুব বেশি হয়, আমাদের মাথা দাড়ি এগুলো তার সাদৃশ্য। কোথাও ফসল মোটেই হয় না, মরুভূমি, হাতের তালু পায়ের তালু তার নমুনা। কোথাও ফসল মোটামুটি হয়, শরীরের অন্য অন্য জায়গাগুলো তার নমুনা, কিছু ফসল হয় একেবারে মরুভূমিও না, আবার একেবারে সেই উত্তরবঙ্গের বা একেবারে দক্ষিণে আসে ধানের ক্ষেত না। মাটি সব রকম পাওয়া যায়। পানি, পৃথিবীতে যত রকম পানি পাওয়া যায় মানুষের মধ্যে সব রকম পানি পাওয়া যায়। পৃথিবীর পানি কোথাও লবণ পানি, কোথাও মিষ্টি পানি, কোথাও তিক্ত পানি, কোথাও নষ্ট পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহের মধ্যে সব রকম পানির নমুনা রেখেছেন। মিষ্টি পানি, জিহ্বার নিচের থেকে খাবারের জন্য যে পানিটা আসে, এই পানি যদি না আসতো আপনার সবগুলো কাল মুখে গুঁড়ো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মিষ্টি পানির ফোয়ারা জারি করে দিয়েছেন আপনার জিহ্বার নিচের থেকে। লবণ পানি, ঘামের পানি, চোখের পানি, এগুলো লবণ পানি। আবার পিত্তের থেকে যে পানি বের হয় তিতা পানি, আবার পেশাবের পানি বা অন্য অন্য যে পানিগুলো বের হয় এগুলো নষ্ট পানি। এমনিভাবে পানির থেকে বিভিন্ন সময় জলোচ্ছ্বাসের শুরু হয়, মানুষের থেকেও সেগুলো হয়। আপনি দেখবেন মানুষ নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, এবং এটার সাথে যাতে ধুলাবালি ঢুকতে না পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পশম দিয়ে একটা সুন্দর নেটের ব্যবস্থা করেছেন, জানালার ব্যবস্থা করেছেন। এরপরে ওটা অতিক্রম করে যদি ভিতরে কোনো ধুলাবালু যায়, একটা লালা জাতীয় পানির সাথে মিশে ওটাকে বের করার চেষ্টা করা হয়। এরপরেও যদি ওটাকে অতিক্রম করে ভিতরে যায়, এবারে টর্নেডো কি যেন করে সিডর, এত জোরে ভিতর থেকে পানি বাতাস ধাক্কা দেয় সিডরে, বা এই যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে 190-200 এই বা 200 কিলোমিটার বেগে বাতাস চলে, এই জন্য দেখা যায় একটা গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। আর মানুষের হাতির সঙ্গে যে বাতাস বের হয় তার গতিও 200 কিলোমিটার বেগের ঊর্ধ্বে। তো বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সব ব্যবস্থা রেখেছেন। এরপরে পানি, মাটি, আগুন, আগুন তো মানুষের মধ্যে আছে। আগুন মানুষ দৌড় দিলে শরীর গরম হয়, রাগ করলে মানুষ গরম হয়ে যায়, জ্বর হলে শরীর গরম হয়ে যায়, এগুলো আগুনের প্রভাব। এই জন্যই তো পানি দিয়ে ঠান্ডা করতে হয়। এরকম ভাবে বাতাস, মানুষের মধ্যে বাতাস আছে তো স্পষ্টই। এই সব জিনিসগুলো এরপরে আরো আছে। আপনি পৃথিবীতে নদী নালা খাল বিল আছে, এখানে নদী নালা খাল বিল আছে, ছোট ছোট খাল বিল আছে। এই নদী নালার মধ্যে যেমন বিভিন্ন প্রাণী বসবাস করে, পানির প্রাণী এখানে তা আছে। ডক্টর রোজব্যারি একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেছেন যে মানুষের শুধু মুখের মধ্যে 200 প্রজাতি জীবন বসবাস করে, আর শরীরে অন্যান্য জায়গায় ঈদের বাজারে বা মেলার সময় যেরকম ভাবে মানুষ ধাক্কা ধাক্কি করে ভিড়াভিড়ি করে চলে, মানুষের দেহের মধ্যে অত প্রাণী বসবাস করে। উনি একটা প্রমাণ পেশ করেছেন, যদি তোমার বিশ্বাস না হয়, পরিষ্কার সাবান দিয়ে গোসল করে নতুন গেঞ্জি গায়ে দিয়ে সিরুমে 3 দিন থাকো, আর গোসল করো না, এরপরে শরীরে ঘষা মারো, দেখবো যে ময়লা বের হয়। এই ময়লা কোত্থেকে এলো? তোমার শরীরে যে সমস্ত বিভিন্ন রকমের জীবাণু বসবাস করে, ওদের মলমূত্র, ওদের কোষগুলোই হচ্ছে এই সব। এছাড়া আমরা তো দেখি মানুষের দুনিয়ার যেমন বন জঙ্গলে বিভিন্ন হিংস্র প্রাণী বসবাস করে, মেয়ে লোকের মাথায় উকুন হয়, আরো কত রকম কিছু হয়, পেটের ভিতরে বিভিন্ন রকমের কৃমি হয়, এগুলো তো আমরা দেখি। এইভাবে পাহাড় পর্বত, এই ছোট ছোট টিলা পাহাড় পর্বত হাড্ডিগুলো তার সাদৃশ্য। এইভাবে সবগুলো জিনিস মানুষের মধ্যে সমন্বিত, এই জন্যই মানুষকে বলা হয় জামিউল খালায়েক বা সৃষ্টির সমন্বয়কারী। এবারে আমি যেটা বলতে চাই তা হচ্ছে এই এই সবগুলো যেমন আছে, এই সবগুলোর মধ্যে একটা ক্ষতিকর দিকও আছে। আগুন একটা মৌলিক উপাদান, এটা যেমন বিভিন্ন উপকার মানুষের করে, আগুনের প্রভাবও আছে। আগুন এর বৈশিষ্ট্য হচ্ছে উপরে থাকা। আগুন যদি কোনো জায়গায় জ্বালানো হয় সে উপরে উঠে, নিচে নামা সে জানে না। মানুষের মধ্যে আগুন আছে, এই আগুনের প্রভাবে মানুষ অহংকারী হয়। এর প্রমাণ কোরআনুল কারিমে শয়তানের ঘটনা বলতে গিয়ে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে হুকুম দিলেন, ইবলিসকে হুকুম দিলেন, আদমকে সিজদা করো, সে সিজদা করল না। যুক্তি পেশ করল কি, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, কারণ কি, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে, অতএব যুক্তির কথা হচ্ছে আগুন উপরে থাকবে, মাটি তার সামনে নত হয়ে সিজদা করবে। তাহলে ইবলিস যে এই অহংকার করল, এর মূলে ছিল আগুন, মূলে ছিল কি, আগুনের প্রভাব অহংকার। মানুষের মধ্যে আগুন আছে, এজন্য মানুষ অহংকারী হয়, এটা একটা রোগ। আমরা রোগের মধ্যে বলেছি যে এই রোগগুলো আছে মানুষের, আধ্যাত্মিক যে রোগগুলো, শিরিক, কুফুর, নেফাক বা মুনাফেকি, জুলুম বা অত্যাচার, কিবির অহংকার, হাসাদ পরশ্রী কাতরতা, বগ্স হিংসা বিদ্বেষ, গীবত মানুষের দোষ চর্চা করা, এরকম ভাবে হেস লোভ লালসা, কিজব মিথ্যা বলা, বখল কৃপণতা, রিয়া লৌকিকতা, গুরুর খাদা ধোকা, এত্তেবাউল হাওয়া মনের পূজা করা, মনে যা চায় তাই করা, প্রবৃত্তির অনুসরণ করা, আল গাদাব রাগ, আল জাহাল মূর্খতা, তাকলিদুল আবা বাপদাদার অনুসরণ করা, বাপদাদা যুক্তি করেছি, আল বেদাত ওয়াল হাদাস বেদাত, এই সবগুলো হচ্ছে রোগ। এই রোগগুলোর মূলত উৎস আছে কতগুলো, আগুনের কারণে মানুষ অহংকারী হয়। এরপরে পানি আর একটা মৌলিক উপাদান, পানির স্বভাব হচ্ছে একে যদি আপনি সমতল জায়গায় ছাড়েন সে আরো জায়গা দখল করবে, তার মানে লোভ, পানির স্বভাব। এই জন্য মানুষ যদি দশটা বাড়ির মালিক হয় আর পাশে একটা ঝুপড়িওয়ালা থাকে, সবসময় চেষ্টা করে ঝুপড়িওয়ালা কোন দিন থাকবে, আমার জন্য টাকার জন্য আসবে তো ওইটা কিনতে পারবো। এরকম ভাবে মাটি, এর মাটির অবস্থা হচ্ছে এই মাটির উপরে কোনো কিছু আপনি রাখবেন, কয়েকদিন পর দেখবেন যেটা ভিতরে চলে গেছে, তার মানে সে সব জিনিসকে চায় কুক্ষিগত করতে, গুদামজাত করতে। মানুষের মধ্যে মাটি আছে, এই জন্য মানুষও চায় যে তার হাতে যা আসবে সবগুলো সে কুক্ষিগত করবে, কাউকে কিছু দিবে না। কৃপণতা বখল, এটা এই মাটির স্বভাবের কারণে। এরকম বাতাস, এর স্বভাব হচ্ছে যে এখানে সে খালি জায়গা পাবে সেখানে দখল করবে। এই জন্য মানুষও চায় যেখানেই আছে সেখানে আমাকে চিনুক, জানুক, আমার নাম প্রচার হোক, এই নামের জন্য সব কিছু করা। এটা আর একটা রোগ, লৌকিকতা রিয়া বলে যেটাকে, এটা একটা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো রোগের চিকিৎসার জন্য কতগুলো ইবাদত আমাদের নির্দেশ করেছেন। এক নম্বরে বলেছিলাম আগুন, আগুনের রোগ ছিল কি, আগুনের কি রোগ ছিল, অহংকার, বড়ত্ব, কিবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার চিকিৎসার জন্য হুকুম দিলেন, সালাত আদায় করো, পাঁচ ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ নামাজ পড়ো। এই জন্য কোরআনে বলা আছে নামাজ পড়লে কি হবে, নামাজের শুরু থেকে আপনার তাহারি, আপনার তাহারিমে হাত উড়ে দেয় কাঁধ পর্যন্ত, হাত উড়ে দেয় কান পর্যন্ত, এরপরে অপরাধীর মতো হাত বেঁধে দাঁড়াতে হয়, এরপরে রুকুতে যেতে হয়, এরপরে সেজদায় গিয়ে নিজের সবচেয়ে মূল্যবান অংশ মাথাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং সে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটির সঙ্গে এটা তার ভাবে বুঝায় যে আমি তো মাটির থেকেই সৃষ্টি, আবার মাটির সঙ্গে বিলীন হয়ে যাব, কাজে আমার তো অহংকার করার কোনো অধিকার নেই। আর এইরকম যখন এক ব্যক্তি নিজেকে সালাতের মাধ্যমে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, মাটির মানুষ হয়ে যায়, পৃথিবী তার দ্বারা উপকৃত হয়, সে আল্লাহর বান্দা হয়ে যায়। মেটা দো আপনি হস্তি কো আগর কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হায়। তুমি যদি পৃথিবীকে কিছু উপকার করতে চাও, মানুষের কোন উপকার করতে চাও, আগে নিজেকে মাটির সঙ্গে মিটিয়ে দাও। যেভাবে একটা দানা নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, তারপরে তার থেকে গাছ বের হয়, অঙ্কুর হয়, গাছ হয়, এর থেকে ফল ফলাদি হয়, মানুষ উপকৃত হয়, ঠিক তেমনি ভাবে তুমি যদি পৃথিবীতে কোনো উপকার করতে চাও, আগে নিজেকে মাটির মানুষ বানাও, বিনয়ী হও। মেটা দো আপনি হস্তি কো আগর কুছ মরতবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হোতা হায়। সালাতের মাধ্যমে নিজেকে বিলীন করে দাও মাটির সঙ্গে, বিনয়ী হও। এই জন্য সালাতের মধ্যে খুশু খুদু একটা অংশ আছে, বিনয় প্রকাশ করা, আল্লাহর কাছে নম্র হয়ে আত্মসমর্পণ করা। আর এইরকম যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বারণ করে। তাহলে সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বারণ করে কে? সালাত। এটা উদিফা না? যদি পাঁচ অক্ত সালাত কোনো ব্যক্তি ঠিক মতো পড়ে বা জামাত পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদু ফিল মসজিদ, যখন তুমি একজন লোককে দেখো ঠিক মতো পাঁচ অক্ত সালাত মসজিদে গুরুত্বের সাথে আদায় করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দাও, সাক্ষী দাও। সাক্ষী দেয় হয়তো দেখা নইলে লেখা, সাক্ষী দিতে হলে হয়তো দেখা নইলে লেখা, আপনি কি করে জানবেন যে তার ঈমান আছে? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখো ঠিক মতো পাঁচ অক্ত সালাত বা জামাত এহতেমামের সঙ্গে গুরুত্বের সঙ্গে আদায় করছে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ব্যাপারে সাক্ষী দাও যে সে ঈমানদার। তার মানে ঠিক মতো সালাত যদি পড়ে তাহলে সে অবশ্যই ঈমানদার হবে। এই জন্য সালাত একটা বড় অজিফা। সালাতের খবর নেই কোন পীর সাহেবকে অজিফা দিলে সেই নিয়ে দৌড়দৌড়ি করে, ঠিক মতো সালাত পড়ো, আল্লাহর দেওয়া অজিফা। আল্লাহ কোরআন শরীফে একবার দুইবার নয় প্রায় 82 বার বলেছেন আকিমুস সালাওয়াত ওয়াজ যাকাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত, মৃত্যুর শেষ মুহূর্তে, মৃত্যুর আগের যে কথা তা দেখা যায়, আসসালাত আসসালাত আমা মালাকাত ঈমানুকুম, খবরদার তোমরা সালাত আদায় করবে, সালাতের প্রতি গুরুত্ব দিবে, আমা মালাকাত ঈমানুকুম, এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে, আল্লাহর নবীর শেষ ওসিয়ত সালাত। এজন্য নামাজ নেই পীরের অজিফা তালাশ করে, জিকির করে, জামাতের খবর নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি একক্ত সালাত ইচ্ছা করে ছাড়লো সে কুফরি করলো। আলাহাদুল্লাযী বাইনা বাইনাহুম, আমাদের মাঝে কুফফারদের মাঝে পার্থক্য করছে সালাত। যে ব্যক্তি সালাত কায়েম করলো সে মুমিন, যে সালাত কায়েম করে না সে কাফের। নামাজ নেই তালাশ করে হুজুরকে অজিফা বলেন, ঠিক মতো নামাজ পড়ো, এটা আল্লাহর দেওয়া অজিফা। যদি কোনো ব্যক্তি ঠিক মতো পাঁচক্ত নামাজ পড়ে, এরপর অন্য অন্য বিধানগুলো তা পালন করে, সে যদি কোনো পীরের অজিফা না পড়ে, মুরিদ না হয়, তাতে কি জাহান্নামে চলে যাবে? কেন এইগুলো আসতে আমি পরে ইনশাআল্লাহ নিয়ে আসবো যে এই বিকল্প কেন করে হচ্ছে মানুষকে আল্লাহর দেওয়া অজিফার থেকে, রাসুলের দেওয়া অজিফার থেকে, ফরিজার থেকে দূরে সরিয়ে মন দ্বারা শরিয়া তৈরি করার জন্য পরিকল্পনা করে করেছে ইহুদি খ্রিস্টানরা। এই জন্য সালাত একটা ঔষধ, আগুন, অহংকার, এই অহংকার রোগের চিকিৎসা হচ্ছে সালাতের মাধ্যমে। দুই নাম্বার ছিল কি? মাটি, মাটির প্রভাব ছিল কৃপণতা। মাটি উপরে যা পায় সব কিছু তার ভিতরে নিয়ে গোপন করে রাখে, কুক্ষিগত করে। মানুষের মধ্যে মাটি রয়েছে, সেজন্য মানুষ এগুলো করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কৃপণতা রোগের চিকিৎসার জন্য ঔষধ দিলেন। ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করো, যাকাত আদায় করো, গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ যাকাত যখন দিবে মানুষ বুঝবে যে তার নিজের সবকিছুর মালিক না, যা উপার্জন করলো এগুলো সবগুলো তার মালিকানা নয়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে, ধনীদের মালের মধ্যে আসাইল প্রার্থী, ওয়াল মাহরুম বঞ্চিত লোকদের অধিকার রয়েছে, অধিকার। আল্লাহু আকবার, ইসলামের প্রথম গরিবরা বেশি এসেছিল। কারণ কি? যখন তারা দেখলো এমন একটা সমাজে বাস করছে, ধনীদের থেকে টাকা নিল সুদে, এরপরে সুদের থেকে সুদ, সুদের থেকে সুদ, চক্রবৃদ্ধি আকারে দেখা যায় টাকা নিল 1,000, সুদ দিল 2,000, তারপরও তার ঋণ পরিশোধ হয় নাই, এইভাবে সুদে জর্জরিত হয়ে মুক্তির কোন দিশা তারা পাচ্ছিল না, অপেক্ষা করছিল, রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল, হে আমাদের রব, তুমি আমাদেরকে এর থেকে মুক্তি দাও। এই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা ঘোষণা করলেন, অফি আমওয়ালিহিম হাক্কুল মাহরুম, ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে, গরিবের বল অধিকার, হ্যাঁ অধিকার। এই বড় বড় বিল্ডিং, বড় বড় ব্যবসায়ী, টাকার পাহাড় করেছে যারা, এদের মালের মধ্যে তোমাদের অধিকার রয়েছে। বলে আমরা অধিকার কেমনে আদায় করবো? অধিকার আদায় করে ইসলামে চলে আসো, ইসলাম গ্রহণ করো, ঐক্যবদ্ধ হও, তারপরে অধিকার আদায় করো। এবং সত্যিকার অর্থে ইসলামের বিজয় হলো, আল্লাহর নবী মদিনার রাষ্ট্র ঘোষণা করলেন, এরপরে মদিনার বাইতুল মাল উদ্বোধন করলেন, সেদিন ঘোষণা করলেন, আজকের থেকে যদি কোনো অসহায় স্ত্রী রেখে স্বামী মারা যায়, সন্তান রেখে মারা যায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। হাদিসের সব কিতাব খুলে দেখুন, আলা মান তারাকা মালান ফালি আহলিহি, যে ব্যক্তি মাল রেখে মারা যাবে তার ওয়ারিশরা নিয়ে নেবে, আমি সেখানে ভাগ বসাবো না। অমান তারাকা দাইনান আও দায়ান, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায়, আও দায়ান অসহায় সন্তান স্ত্রী রেখে মারা যায়, ফা আলাইয়া ওয়া ইলাইয়া, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের প্রধান হিসেবে, মুসলিম জাতির বাইতুল মালের দায়িত্ব হিসেবে সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। আছে কোন পৃথিবীর অর্থনীতিবিদ, কোন রাষ্ট্রনায়ক, কোন লিডার যে ঘোষণা করবে আমার রাজ্যের ভিতরে যে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে, অসহায় নারী পুরুষ থাকে, আমি তাদের সমস্ত দায়িত্ব কাঁধে নিলাম? এটা সম্ভব হয়েছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে। সেজন্যই যাকাত ইসলামের একটা মূল রোকনগুলোর একটা, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা, একামাতে সালাত, ইতায়ে যাকাত। কোরআনে পরিষ্কার বলা আছে, ইসলাম যদি রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে ইসলামী সরকার চারটা কাজ, মৌলিক কাজ করবে, তার মধ্যে একটা আছে যাকাত আদায় করবে, যাকাতের বোর্ড গঠন করবে না। যেই সরকার, ওখানে বলা আছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিনদেরকে যদি আমি তাদের খেলাফত দেই, শাসন ক্ষমতা তাদের হাতে দেই, আকামুস সালাত, তারা রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে, কারণ সালাতের মাধ্যমেই মানুষ প্রকৃত মানুষ হবে। যদি থানায় ওসি সাহেব ইমাম হয়, সেই ওসি পুলিশদের কাছে আর ঘুষ যেতে পারবে না। এরকম যদি ডিসি সাহেব ইমাম হন, সচিবালয় সচিব ইমাম হন, এভাবে মন্ত্রী ইমাম হয়, এই লোকে আর ঘুষ খাওয়ার কোনো সাহস করবে না। এই সালাতের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যখন তারা আল্লাহর কাছে বিশ্বস্ত বান্দা হয়ে গেল, আল্লাহর কাছে জবাবদেহি করার মতো ইমান তৈরি হয়ে গেল, এরপরে বলে আতাউ যাকাত, তাদেরকে যাকাত দিয়ে দাও, তাদের আদায় করো যাকাত, যাকাত আদায় করবে তারা রাষ্ট্রীয়ভাবে আদায় করবে, কারণ এখন তাদের আমানতদারি শেখাচ্ছে। তিন নম্বর কাজ করবে আমার বিল মারুফ, সব কাজের আদেশ জারি করবে, খালি হোক কি অনুরোধ করবে না, আদেশ। আর আদেশ দেওয়ার জন্য পাওয়ার থাকতে হয়, পাওয়ার ছাড়া আদেশ হয় না, এই জন্য আমর বিল মারুফের জন্য ক্ষমতার প্রয়োজন। এরপরে চার নম্বর কাজ করবে নাহাওয়ানিল মুনকার, অন্যায় অশ্লীল কাজ থেকে তারা নিষেধ করবে। এই নিষেধ করার জন্য হুকুমত দরকার, শাসন দরকার, ক্ষমতা দরকার। আপনি ক্ষমতা না থাকলে আপনি নিষেধ না করতে পারবেন না, অনুরোধ করতে পারেন, বাই কাজটা করবেন না, এটাকে নিষেধ বলা হয় না, এটাকে অনুরোধ বলা হয়, আমর বলা হয় কাকে, আদেশ। সমস্ত ওসুদের কিতাব পড়বেন, লেখা মাদ্রাসা ছেলেরা বুঝবে, আল আমরু কওলুল কাইলে লি গায়রিহি আলা সাবিলিল ইসতিলাই ইফআল, আমর বলা হয় নিজে অধীনস্থদের উপরে ক্ষমতা সম্পন্ন হয়ে অধীনস্থ লোকদেরকে এই কাজটা করো বলে হুকুম জারি করার নাম হচ্ছে আদেশ, আমর। কাজে ক্ষমতা না থাকলে বলে ইসলামের অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব না। এই জন্যই প্রথম কাজ হচ্ছে মুসলিমদের একটা খেলাফত ব্যবস্থা কায়েম করা, রাষ্ট্র কায়েম করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র কায়েম করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতির হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব না। ইসলামের কিছু কাজ করতে পারেন আপনি, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না হলে পরে ইসলামের সম্পূর্ণ ইসলাম অনুসরণ করা সম্ভব না। আমাদের দেশেও একটা যাকাত বোর্ড আছে, ওই যে আগেরটা নাই পরেরটা নাই, প্রথম আকামুস সালাত তা আছে তা নাই, শুধুমাত্র যাকাতের লাভ আছে জন্য যাকাত বোর্ড করলো, আর একদল মৌলবী রমজান আসলে পরে সরকারের পাঁচ আটা গোলাম এইগুলো দালালি করে আর সরকারে যাকাত ফানে টাকা জমা দিন। আগে তোমার সরকারকে সালাত কায়েম করতে বলো, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে, সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি ঈমান আসবে, আল্লাহর প্রতি জবাবদিহিতার মতো তার ঈমান আসবে, এরপরে তার কাছে আমি টাকা দিতে পারি, অর্থ দিতে পারি, বিশ্বাস করতে পারি। নতুবা যেই সরকারের লোকেরা সালাত কায়েম করে না, যার মন্ত্রী নামাজ পড়ে না, সচিব নামাজ পড়ে না, বেনামাজি করে সমানত হতে পারে না, তার কাছে টাকা দেওয়া জায়েজ নাই। কারণ কোরআন বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত ফাহশা এবং মুনকার থেকে বিরত রাখে। এবার যাকাত বললাম, যাকাত ইসলামের অর্থনীতির একটা মূল চালিকা শক্তি এবং এর মাধ্যমে মূলত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলি এই পৃথিবীর দারিদ্রতা এখনো সহজে বিমোচন করা যায়। আপনি হিসাব করুন এই শহরে কয়জন কোটিপতি আছে, এক কোটি টাকার মালিক যদি অতিরিক্ত থাকে তাহলে দেখা যাবে তার আড়াই লাখ টাকা যাকাত আসবে, এরকম কোটিপতি কতজন আছে? আর যাকাত আমাদের দেশের লোকেরা দেয়, ওই যাকাতের সময় আসতে দেখবেন শাড়ি লুঙ্গি শাড়ি যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের শাড়ি আসলো কোত্থেকে, পাতলা সুতা দিয়ে তৈরি করে কাঁচা রং করে কিছু শাড়ি মার্কেটে ছাড়ে যাকাতের শাড়ি। তোমার এই যাকাতের শাড়ি দেওয়ার জন্য যাকাতের অর্থ ব্যবস্থা চালু করা হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির মৌলিক যে কাজগুলো সব জায়গায় আঘাত করেছে, ওরা দেখাই দিল এই কাজগুলো করো যাকাত দাও। যাকাত ছিল সুপরিকল্পিতভাবে প্রতি বছর 10 জন গরিবকে 100 জন গরিবকে তুমি এস্টাবলিশ করো, তাদের একটা ব্যবস্থা করে দাও যেন ওই বেটা আর পরের বছর যাকাত নিতে না আসে। আর এরা করে কি প্রতি বছর যাকাত দেয়, প্রতি বছর ওই লোকগুলো আবার আসে, এই কি যাকাতের উদ্দেশ্য? যাকাতের উদ্দেশ্য ছিল একদিকে আত্মশুদ্ধি করা, মানুষের অন্তর থেকে মালের মহাব্বতকে দূর করে দেওয়া। হাদিসে বলা হয়েছে ইয়াকুল ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, মালি আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী সব আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাল্লাকা ইয়া ইবনু আদম, হে বনি আদম তুমি কি চিন্তা করেছ কি তোমার, ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা তুমি খেয়েছো পেট ভরে খেয়েছো আর বন ভরে নষ্ট করেছো এগুলো তোমার, ওয়ামা লাবিস্তা ফাবলাইতা, যা তুমি পরিধান করেছো সেগুলো পুরাতন করেছো নষ্ট করেছো এগুলো তোমার, ওয়ামা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তুমি আল্লাহর রাহে দান করে সাদাকা করে যেগুলো জমা করেছো সেগুলো তোমার। এছাড়া যতগুলো আছে সবগুলোর মালিককে মৃত্যুর সঙ্গে সঙ্গে এটা অরিসদের মালিকানায় চলে যায়। কাদের মালিকানায় চলে যায়? অরিসদের মালিকানায় চলে যায়। এই জন্য তো আমি বলি শয়তান কত সুন্দর সাজিয়ে দিয়েছে, মৃত্যুর পরে মৃত ব্যক্তির সম্পত্তির থেকে প্রথম কাজ হচ্ছে চারটা কাজ ধারাবাহিক, উকিল যারা তারা জানবেন আইনের বিষয়গুলো, ফারায়েজের কিতাবগুলো সব লেখা আছে। তাতা আল্লাকু বিতারিকাতিল মাইয়িত হুকুকুন আরবাআতুন, একজন লোক যখন মারা যায় তার রেখে যাওয়া সম্পত্তির সাথে ধারাবাহিকভাবে চারটা হক সম্পৃক্ত হয়। কয়টা হক? এক নাম্বার তাজহিজ ও তাকফিন, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির থেকে প্রথম কাজ হচ্ছে তাকে কাফন দাফন করানো। এই কাফন দাফন করাতে গিয়ে যে টাকা ব্যয় হবে সেটা ব্যয় করা হবে, এরপরে যা থাকবে তা দিয়ে দুই নাম্বার কাজে আসবে আদা উদ্দয়ন, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পরে যদি কিছু থাকে তিন নাম্বার কাজ হলো তার যদি ওসিয়ত থাকে ওসিয়ত গুলো পূরণ করা, এক তৃতীয়াংশ মাল থেকে এক তৃতীয়াংশ মাল ওসিয়ত আদায় করা হলো, ওসিয়ত থাকলে, না থাকলে দাদা দরকার নেই। ওসিয়াত আদায় করার পরে চার নাম্বার কাজ হচ্ছে ওয়ারিসদের মধ্যে এগুলোকে দিয়ে দেওয়া, ওয়ারিসদের বন্টন দিয়ে দেওয়া, আল্লাহর ভাগ অনুযায়ী ভাগ আল্লাহ করে দিয়েছেন। আমাদের দেশে ঋণ রেখে মারা যায়, ঋণ পরিশোধ করে না, কিন্তু দেখা যায় ওই টাকা দিয়ে একটা বিরাট আকারে খাওন দেয়, দেয় না? সেদিন আমাকে এখানে এক মুসল্লি বললেন যেহেতু ঋণ রেখে মারা গেল 1 লক্ষ টাকা খরচ করে খাওন দিল, ঋণ আদায় করে না, এটা কেমন হলো? আমি বললাম দুইটা হারাম কাজ করলো, একটা হারাম কাজ করলো, ঋণ পরিশোধ করা ছিল ফরজ, আল্লাহর দেওয়া বিধান, তা আদায় করলো না, সে হারাম কাজ করলো। দুই নম্বর কাজ করে বেদাত করলো। আল্লাহর নবী মৃত্যুর পরে তিন দিন পরে সাহাবায়ে কেরাম করে মিলাদ দেন নাই, চল্লিশা করেন নাই, মৃত্যুবার্ষিকী করেন নাই, মৃত্যু ব্যক্তির সালে সওয়াবের জন্য পয়সার বিনিময়ে এই যে খতম করানোর তরিকা, কোরআন খতম, দোয়া পড়ানো, মিলাদ পড়ানো, সম্পূর্ণ বিদআত এবং হারাম। যে পরে সেও হারাম কাজ করে, যে পরে সেও হারাম কাজ করে, পয়সা দেয় তাও হারাম খায়। পরিষ্কার লেখা আছে তাফসীরে মারফুল কোরআন সূরা বাকারার ৪১ নম্বর আয়াত তাফসীরে পরিষ্কার করে দেখুন, লেখা আছে, শিরোনাম দিয়ে লেখা আছে, মৃত্য ব্যক্তির ইসারে সাহাবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো, মিলাদ পড়ানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো, সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। একটা হারাম কাজ করলো সে, ওদিকে ঋণ পরিশোধ করে নাই। মৃত্যু ব্যক্তির পরে সম্পদের মালিক কি মৃত্যু ব্যক্তি না অরিশরা? অরিশদেরকে দেওয়া হয় নাই, মেয়েদের ভাব নষ্ট করে। আজকে যারা মেয়েদের নিয়ে আন্দোলন করে, সমান অধিকার চায়, আমি বলি ইসলামের জন্য আন্দোলন করে, ইসলাম যে হক দিয়েছে ওইটা উদ্ধার করো, যথেষ্ট হবে। সেই হক কয়জনে যায়? বাপ মারা গেল, বোন যখন আসে তখনই ভাইয়ের মাথায় চক্কর ঢুকে, এই বোধহয় সম্পত্তি চাবে, ব্যবহার খারাপ হয়ে গেছে, তেহারা মনে হয়ে গেছে। বোন বাবার কবরস্থানে গিয়ে জিয়ারত করে ফ্যালফাল করে কাঁদে আর বলে ভাইয়ের কাছে কোনো আদর নাই আমার, ভাতিজার আদর করে না, মুখ মলিন করে আবার স্বামীর বাড়ি ফিরে যায়। আজকে সমাজে এই চরিত্র, আর সেই সমাজ আল্লাহর গুল ধরে, আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে। অমুসলমান জাতি এই সম্পত্তি বন্টনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দায়িত্ব দেন নাই, কোন উম্মতের দায়িত্ব ছাড়েন নাই, কোন মুফতির দায়িত্ব ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সূরা নিসার ১১ নম্বর আয়াত থেকে তাফসীলিভাবে বিস্তারিত আলোচনা করেছেন, সুই করেছেন এভাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জুল উনসাইয়াইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছেন, ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাজ্জুল উনসাইয়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এরপরে আরো আইনগুলো আলোচনা করেছেন, আইনটা দিয়েছেন কে? আজকে বলা হচ্ছে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। অমুসলমান জাতি যদি কোনো মুসলমান বলে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ভাগকে সমান করতে হবে, সেই ব্যক্তি মুসলমান না কাফের, সে ব্যক্তি মুরতাদ। এই মুরতাদের শাস্তি ইসলাম হুকুমত কায়েম হলে পরিষ্কার বিধান আছে, যে ব্যক্তি দিন বদল করলো, মান বাদ্দালা দীনা ফাকতুলুহু, ইসলামে হুকুমত কায়েম হলে এই সমস্ত নাস্তিক মুরতাদকে ধরে ধরে জবাই করা হবে, ইসলামের বিধান এটা। কারণ আল্লাহর বিধানে ভুল ধরার মতো, রাসূলের ভুল ধরার মতো দৃষ্টতাকে দেখাবে, সেই ব্যক্তির দুনিয়ায় থাকার অধিকার নাই। জমিনের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর এই জমিনে বসে আল্লাহর ভুল ধরবে, আল্লাহর গালি দিবে, আল্লাহর রাসূলকে গালি দিবে? গত পরশুদিন রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসর ক্লাসে বলেছে, নবীরা সব সন্ত্রাসী ছিল। আমাকে এক ছাত্র বোধ ছাত্র আছে আজকে এখানে, ছাত্র ফোন করে বলল যে হুজুর এইরকম কাজ করেছেন কি করা যায়? আমি বলে প্রতিবাদ করো, যদি এজন্য তোমার জান চলে যায় আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবে। প্রতিবাদ করেছে গতকালকে, গতকালকে ফোন করে বলল যে হুজুর আমি যখন দাঁড়িয়ে গেছি আরো ছাত্র সমর্থন করলো, তিনবার সে আপতাইছে। বোঝা গেল তোমরা দাঁড়াও, যত বড় শক্তিশালী হোক না কেন, যেইখানে নবীকে গালি দিবে আল্লাহর ভুল ধরবে, তোমার জান চলে যায় নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য, আল্লাহ নবীর দিন কায়েমের জন্য দাঁড়িয়ে যাও, দুনিয়ার কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে ইনশাআল্লাহ, তার জ্বলন তোমার আমি পাচ্ছি। এইখানে থাকতো ম্যাচে আগে আরামদের কিছু জজবা এসছে, হক বুঝে এসেছে, সে আমাকে ফোন করে বললো এই কাজ হয়েছে। এই গতকালের ঘটনা, আপনার খোঁজ নিয়ে দেখেন। এই জন্য বলি সব জায়গায় দাঁড়াও, প্রতিবাদ করো, কারণ কুফফাররা ইহুদি খ্রিস্টানরা অনেক মিশন নেমে নিয়ে মাঠে নেমেছে, আমি সেগুলো শুধুগুলো দেখাবো। যাই হোক, আমি বলছিলাম যে জাকাত, নামাজ, জাকাত, এরপরে থাকে কি? আমি বলেছিলাম আর একটা মৌলিক উপাদান হচ্ছে পানি। পানির রোগ ছিল কি? লোভ ছড়ানো। এক সমতল জায়গায় ছাড়লে সে আরো জায়গা দখল করে, ঠিক মানুষের মধ্যে পানি আছে সেজন্য মানুষও লোভী হয়। খুলিকাল ইনসানু হালুয়া, মানুষের স্বার্থের লোভী করে সৃষ্টি করা হয়েছে। এই পানির স্বভাব এটা। আল্লাহ রাব্বুল আলামিনের চিকিৎসার জন্য হুকুম দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজার মাধ্যমে কেমনে হবে? লোভের নিয়ন্ত্রণ হয়, সামনে খাবার দেখে কি সুঘ্রাণ, বিকেল বেলা রোজার বিকেল বেলায় মনে হয় যেন খাবার সামনে আসলে জক চক শুদ্ধ খেয়ে ফেলি, কিন্তু তারপরও খাওয়া হচ্ছে না। কি জন্য? আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। বোঝা গেল এই খাদ্য পানীয় স্ত্রী এই সবগুলো সামনে আছে, কোনো বাধা নেই। এরপরও একজন মানুষ যখন আল্লাহকে ভয় করে রোজা রাখে, এরপরে তার অভ্যাস হয় লোভকে নিয়ন্ত্রণ করা, এই জন্য রোজা ফরজ করা হয়েছে। এরপরে আছে বাতাস, বাতাস সম্পর্কে বলেছিলাম, বাতাস দুনিয়ার যে কোনো জায়গায় খালি জায়গা পায় সেখানে গিয়ে দখল করে। মানুষের মধ্যে বাতাস আছে, সেজন্য মানুষও চায় সব জায়গায় আমার প্রচার হোক নাম হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের চিকিৎসার জন্য রিয়া লৌকিকতা দেখেন না, ইসলামী আন্দোলন ইসলাম কায়েম করার জন্য যারা আন্দোলন করে যখন মিছিলে যায় আর দেখে যে টেলিভিশনের ক্যামেরা চলে আসছে সামনে, পত্রিকার ক্যামেরা এসে গেছে, তাড়াতাড়ি দৌড় দিয়ে সামনে চলে যায়, পত্রিকার ছবিটা আসুক। তুমি কাজ করছো কাকে খুশি করার জন্য, আল্লাহকে না মানুষকে? রিয়া লৌকিকতা এটা একটা শিরিক, হাদিসে বলা আছে আর রিয়া শিরকুন খফিয়ুন, রিয়া হচ্ছে একটা শিরকে খফি। একজন লোক সালাত আদায় করছে, এরপরে সে দেখলো যে তাকে কয়েকজন লোক অনুসরণ করছে, এবার রুকুটা লম্বা করা শুরু করলো, সেজদা লম্বা করা শুরু করলো, লোকের আল্লাহর ওলি বলবে সেজন্য, এটা শিরিক। এটা হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ইমাম রুকুতে গেল এবং সেজদাটা রুকুটা লম্বা করলো কি জন্য, মসজিদের বড় মাতুব্বার সাহ সভাপতি বা সেক্রেটারি বা একজন বড় কেউ আসতেছে, তো রাকাতটা বা রুকু বলে রাকাত পাওয়া যাবে, এই জন্য দেরি করলো। তো যেহেতু সে এই বড় মাতুব্বারের জন্য রুকু লম্বা করেছে, এই জন্য শিরিক করলো সে। আর যদি আম মুসল্লিদের জন্য ইমাম সাহেব মনে করলো যে লোকেরা সালাত আসে অজু করে আসছে, আম মুসল্লি কারো তাজিমের জন্য না, সেজন্য সে রুকু সেজদা লম্বা করে, এটা আবার এর মধ্যে পড়বে না তাজিম, কারণ সালাতের মাধ্যমে তাজিম করা হয় কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবাদত করা হয় কার জন্য? এখানে যদি অন্যকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয় এটা শিরিক। এজন্য রিয়া একটা বড় রোগ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এই চারটা মৌলিক রোগের চিকিৎসা দিলেন, সালাত যাকাত হজ রমাদান, এই চারটা ঔষধ খেতে হবে। ঔষধ কি মানুষেরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খায় নাকি মন করা খায়? এই নামাজ রোজা হজ যাকাত এইগুলো সাদৃশ্যতাপূর্ণ কিছু কাজ অন্য ধর্মের লোকেরাও করে। হিন্দুরা মূর্তির সামনে গিয়ে পূজা করে, দাঁড়িয়ে থাকে, অনেকে সেজদা পড়ে যায়, এরকম ভাবে আমরা যেমন হজ করি, ওরা গয়া কাশে গিয়ে তারপরে কি করে, ওই যে যা করে করে। আমরা মক্কায় গিয়ে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াই, ওরা গিয়ে হিমালয় পর্বতের চূড়ায় ওঠে। আমরা মক্কায় গিয়ে জমজমের পানি খাই, ওরা গঙ্গায় স্নান করে। এমনি ভাবে আমরা কোরবানি করি, ওরা পাঠা বলি যায়। এইভাবে দেখা যায় অনেক বিষয় মিল আছে, আমরা রোজা রাখি, ওরা উপবাস করে, অমাবস্যা পূর্ণে উপবাস করে, এইভাবে অনেক মিল আছে। সেজন্য বুঝতে হবে পার্থক্য কোথায়। যারা এই পার্থক্য বুঝে না তারাই বলে যে কোনো ধর্মের লোকেরা আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে, ধর্ম পালন করলেই চলে। আমাদেরকে মনে করতে হবে এই সবগুলো এক একটা ইবাদত। আমি এগুলো বলি শূন্য শূন্য শূন্য, এক লক্ষ শূন্য লেখলেও কোনো মূল্য নাই যদি তার আগে কিনা থাকে। ঠিক তেমনি ভাবে নামাজ রোজা হজ যাকাত এর কোন মূল্য নাই যদি তার শুরুতে তাওহীদ না থাকে, কিনা থাকে ঈমান, তাওহীদের ঈমান না থাকে। সেজন্য বলা হয়েছে যে ইসলামের চারটা বিনা হচ্ছে চার খুঁটি, নামাজ রোজা হজ যাকাত চারটা চার খুঁটি, মাঝখানের খুঁটির নাম হচ্ছে তাওহীদ। নাম কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বিনা হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। কয়টা জিনিস? এক নাম্বার জিনিস হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এর সাক্ষী দেওয়া। এর কি দেওয়া? সাক্ষী দিতে হলে মনে বিশ্বাস করতে হয়, মুখে ঘোষণা করতে হয়, বাস্তবে আমল করতে হয়। এইভাবে হলে তার নাম কি হয়? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার হলো এইটা যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া আমার জীবনে কোনো এবাদত করার উপযুক্ত নেই, এবাদত পাওয়ার উপযুক্ত নেই, আমার এবাদত আমার আনুগত্য আমার সব কিছু হবে কার জন্য? এইটা সাক্ষী দেওয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, সব কার জন্য? এক আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, গোটা আলম সমূহের যিনি রব, সে আল্লাহর জন্য আমার সবকিছু নামাজ রোজা হজ যাকাত এই সবগুলো হবে কার নির্দেশে? এরপরে কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকায়। কার তরিকায়? আর কোন তরিকা নাই, লা তিস্তিয়া ওয়ালা সাবরিয়া ওয়ালা কাদরিয়া, কোন তরিকা নাই, সব তরিকা হবে কার তরিকায়? মানুষ তৈরি করেছে এমন করা তরিকা। সাহাবায়ে কেরামদের আর কোন তরিকা ছিল? কিসের তরিকা? এই লোকগুলোর জন্ম কত সালে হয়েছে হিসাব করো। আজকে আমাদের সমাজে নবীদের চেয়ে বড় করে প্রকাশ করা এই সমস্ত অলিদেরকে, আমার অলিদের সাথে কোনো দুশ্মনি নাই, আদাওয়াত নাই, আমি অলিদেরকে মাথায় রাখি, কিন্তু অলিদের নামে তরিকা হবে, কারণ তারা আল্লাহর ইবাদত করেছেন কার তরিকায়? তুমিও সেই তরিকায় করো। তোমাকে কে অধিকার দিয়েছে তরিকা তৈরি করার জন্য? কে তোমাকে অধিকার দিল? তুমি আব্দুল কাদের জিলানী হযরত নামে একটা তরিকা তৈরি করবে, কাদরিয়া তরিকা, সে একজন বড় আলেম, ঠিক আছে, সে আল্লাহর ইবাদত করেছে, তুমি করে ইবাদত অসুবিধে কি? সে আল্লাহর ইবাদত করেছে, কার তরিকায়? নবীর তরিকায়। তুমি সেই তরিকায় করো, এটাই হচ্ছে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুতরাং বোঝা গেল, যদি কোনো ব্যক্তি নামাজ করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তাওহীদ, শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা ক্লিয়ার না থাকে, তার নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, যাকাত বরবাদ, কোন নফল ফরজ কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ইবনে মাজাহ শরীফের দ্বিতীয় পৃষ্ঠা হাদিসটা আছে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হজ্জান ওয়ালা যাকাতান ওয়ালা আদরান ওয়ালা সাফান ওয়ালা জিহাদান তখরুজ মিনাল ইসলামে কামা তখরুজ শারাত মিনাল আজিন। যেই ব্যক্তি বিদআত করে, আল্লাহর হুকুম যেরকম, রাসূলের তরিকা যেরকম, সেই তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় যে ইবাদত করে, একটা ইবাদত তৈরি করলো অথবা একটা ইবাদতে ভিন্ন পদ্ধতি তৈরি করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি বিদআতি ব্যক্তি, তার নামাজ রোজা হজ যাকাত জিহাদ ফরজ নফল কোনো কিচ্ছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইখরুজ মিনাল ইসলামে কামা তখরুজ শারাত মিনাল আজিন, সেই ব্যক্তি ইসলাম থেকে ঠিক তেমনি ভাবে বের হয়ে যায়, যেরকম ভাবে আটার খমিরার থেকে চুল টাল দেয় বের হয়ে চলে আসে, আটা তার সঙ্গে লাগে না, ঠিক তেমনি ওই লোকটাও ইসলাম থেকে এরকম বের হয়ে চলে যায়। এজন্য আজকে যে সমস্ত মসজিদগুলো বেদাত আছে ভরা, কারণ কি? ইনশাআল্লাহ এটা আগামী জুমাতে আলোচনা হবে, এই বেদাত কেন আসলো, কারণ আমেরিকা, এখানে লেখা আছে, আমেরিকার একটা এখানে গোয়েন্দা রিপোর্ট আছে, এখানে এখানে লেখা আছে, আমেরিকা 9/11 এর পরে, আক্রমণের পরে, বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর, আজ তাদের রিপোর্টটা, আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেনা যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার, সামরিক মনস্তাত্ত্বিক অভিযান এবং CIA এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম, রেডিও, টিভি, সংবাদপত্র ইত্যাদি, এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে, এবং এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজ কি নয়, ইসলামকেও প্রভাবিত করা, ইসলাম কি পরিবর্তন করে দেওয়া, ইসলামের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করে দেওয়া। সেই জন্য তারা এখানে আরেকটা রিপোর্ট লিখেছে, ওয়াশিংটন গোপনভাবে কমপক্ষে 24টি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য, মুসলিম স্কুলে কোর্স চালুর জন্য, ইসলামী কোর্স চালু করার জন্য মুসলিম স্কুলগুলোতে, তারপর অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য, শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে, মডারেট ইসলাম, আধুনিক ইসলাম, নরম ইসলাম, মধ্যপন্থী ইসলাম, এই জন্য লক্ষ্যে যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য, এশিয়ান কোরআন রক্ষা করার জন্য, এমনকি ইসলামী স্কুল মাদ্রাসা তৈরি করার জন্য। কে দিচ্ছে? আমেরিকার রিপোর্ট এটা, ইনশাআল্লাহ আপনাদেরকে পরে এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। এই জন্য আমি বলছি, ইহুদি খ্রিস্টানরা মুসলিম জাতির মৌলিক কাজগুলো পরিবর্তন করে দিয়ে ইসলামকে ঢুকিয়ে দিয়েছে আর কতগুলো অধিফার মধ্যে। সেজন্য এখন মুসলিম জাতি আল্লাহ তাআলা যে অধিফা দিয়েছেন, আমি আত্মশুদ্ধি আলোচনা করছিলাম, যে আল্লাহ তাআলার দেওয়া হুকুম নামাজ রোজা হজ যাকাত যদি কোনো ব্যক্তি ঠিক মতো এইগুলো পালন করে, হালাল হারাম বাছাই করে চলে, শিরক মুক্ত থাকে, মিথ্যা কথা না বলে, চুগলখুরি না করে, ধোকাবাজি না করে, এই সমস্ত জিনিস থেকে পরহেজ করে, হিংসা বিদ্বেষ মিথ্যা চুগলখুরি রিয়া অহংকার ধোকাবাজি বেদাত মূর্খতা গজব রাগ এই সমস্ত পরহেজ করে চলে, সেই ব্যক্তি যদি পীরের তসবি না পড়ে সে জাহান্নামে যাবে? কোন পীর বলতে পারবে? কিন্তু আজকে পীরেরা ফরজ বানাইছে, পীরের কাছে মুড়ি দিতে কেউ দেবে? পরিষ্কার লিখেছে পীরেরা, আমি কয়টা বইয়ের নাম বলবো, অনেক পীরের বইতে লিখেছে এই দেশের সবচেয়ে হক্কানি পীর বলে যাকে, চরমনাই পীর, চরমনাই পীরের বই মাওয়াজে সাকিয়া এর 55 নম্বর পৃষ্ঠায় লিখেছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া কি? ও আমার মুসলিম জাতি, নামাজ ফরজ, তার কোন দিবত আছে? রোজা ফরজ, কোন দিবত আছে? হজ ফরজ, কোন দিবত আছে? যাকাত ফরজ, কোন দিবত আছে? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কোন কিতাবে আছে? কোরআন হাদিসে আছে? তৈরি করা শরীয়ত, মান করা শরীয়ত, এইভাবে শরীয়ত থেকে আজকে আমাদের দেশে মুজাহিদ কমিটি আছে। মুজাহিদ কমিটি কি করে? জিকির করে। কি করে? এইটাই আমেরিকা শিখিয়েছে, পরিভাষা বদলাই দাও। মুজাহিদ বলতে আল্লাহ নবীর যুগে ছিল যারা জিহাদের লড়াই করে, বর্তমান যুগেও কুফররা বুঝে মুজাহিদ কাকে বলে। আর এরা ঘরে ঘরে জিকির করে একটা মুজাহিদ কমিটি। এইভাবে চক্রান্ত করেছে ইসলামের পরিভাষা পরিবর্তন করার জন্য, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করার জন্য। আর সেই নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাস্তবায়ন করছে এক শ্রেণী ওলামায়ে কেরাম, এক শ্রেণী ওলামায়। আপনি আশ্চর্য হবেন যে আজকে ইসলামীকে বিভিন্ন কাজ করার জন্য বাংলাদেশ আমেরিকা টাকা দিচ্ছে। এই জন্য আমাদের বুঝতে হবে এই চক্রান্ত গুলো। আজকে আত্মশুদ্ধি, আমি গত কয়েক সপ্তাহে আলোচনা করেছিলাম, আত্মশুদ্ধির জন্য ঔষধ দিয়েছেন কে? সেই ঔষধের নাম নামাজ, সেই ঔষধের নাম রোজা, সেই ঔষধের নাম হজ, যাকাত, এইগুলো ঠিক মতো আদায় করো। এরপরে যদি তুমি আর কোনো অভিভাবকতে না পারো, হালাল হারাম বাছাই করে চলো, তাহলে সে ব্যক্তি আশা করা যায় সে ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে। কিভাবে? ইসলামের বিনা এগুলো, এইগুলো বাদ দিয়ে আমার কাছে আসে, হুজুর একটু অভিভাবতাই দেন। অভিভাবত আল্লাহ দিয়েছেন, নবীর অভিভাবক, আল্লাহর রাসূল হাদিসে সব খুলে খুলে বলে গেছেন, হাদিসগুলো পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।